ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহ বারাকাতু। ভারত থেকে এক ভাই জানতে চেয়েছেন, তাদের ওইখানে মহরমের 10 তারিখে লাঠি খেলা হয় বা অন্যান্য তাজিয়া মিছিল করা হয়, এটি সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। ভাই, এটি হচ্ছে শিয়াদের কাজ, শিয়াদের থেকে এটি সুন্নিদের মধ্যে প্রবেশ করেছে। মহরমের 10 তারিখে সুন্নিদের করণীয় হচ্ছে, সুন্নি মুসলিমদের করণীয় হচ্ছে এই দিন, যেহেতু রাসূল সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদত বরণ করেছেন, তাই এই দিনটিতে আমরা অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত উপলক্ষে আমরা ব্যথিত হব, তিনি অন্যায়ভাবে নিহত হয়েছেন ব্যথিত হব, কিন্তু আমাদের করণীয় কিছু নেই। মহরমের 10 তারিখে রোজা রাখা, এটি অনেক আগে থেকেই ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত। নবী করীম সাল্লাম যখন মদিনায় আসলেন, তখন দেখলেন ইহুদিরা রোজা রাখছে। তখন তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিন রোজা রাখছো কেন? তারা বলল যে এই দিন আল্লাহ সুবহানাহু তাআলা মুসাকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করেছিলেন এবং ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন, তাই মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ, শুক্রিয়া স্বরূপ রোজা রেখেছেন, তাই আমরা রোজা রাখি। তখন নবী করীম সাল্লাম বললেন যে আমি তোমাদের চেয়ে মুসার অধিক নিকটবর্তী বা মুসার অনুসরণ করার অধিক হকদার, তাই তিনি রোজা রাখলেন এবং মুসলমানদেরকে রোজা রাখার আদেশ দিলেন মহরমের 10 তারিখে। পরবর্তীতে যখন বলা হলো যে ইহুদিরাও তো এই দিন রোজা রাখে, তখন নবী করীম সাল্লাম বলেন যে আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে 9 তারিখে রোজা রাখবো। সুতরাং মহরমের দিনে সুন্নি মুসলিমদের করণীয় হচ্ছে রোজা রাখা, 10 তারিখে রোজা রাখা এবং তার আগে আর কি রাখা, যাতে করে ইহুদিদের হুবহু অনুসরণ না হয়ে যায়। সুতরাং এটি হচ্ছে সুন্নি মুসলিমদের কর্তব্য, কিন্তু কিছু অজ্ঞ সুন্নি মুসলিম শিয়াদের অনুসরণ করে এই দিন তাজিয়া মিছিল বের করে, শরীরে ছুরি মারে, রক্ত বের করে এবং আরও অনেক কাণ্ড করে যা কোনো ক্রমেই ঠিক নয়। তারা হাই হুসাইন বলে চিল্লাচিল্লি করে, এটা ইসলামের অন্তর্ভুক্ত নয়। কোনো মৃত ব্যক্তিকে কেন্দ্র করে 3 দিনের বেশি শোক পালন করা মুসলিমদের উচিত নয়। সুতরাং আমাদের এক্ষেত্রে সুন্নি মুসলিমদের নীতি অনুসরণ করা জরুরি। শিয়াদের অনুসরণ করে আমরা এই দিন তাজিয়া মিছিল করবো না এবং লাঠি খেলাও খেলবো না এবং শরীরে রক্ত মাখিয়ে আমরা বানোয়াট দুঃখ প্রকাশ করবো না, কান্না প্রকাশ করবো না। আসলে এটি আমাদের করণীয় নয়, এটি বিদাত, এটি মারাত্মক ধরনের বিদাত। মহরমের 10 তারিখে কোনো অনুষ্ঠান করা, ওই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা নিহত হয়েছেন, এই জন্য রোজা রাখাও নিষিদ্ধ। সুতরাং আমরা মহরম আমাদের কাছে পবিত্র, সেটি অনেক আগে থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগে থেকেই মহরমের 10 তারিখকে সম্মানিত করেছেন এবং মহরম মাসটাকেও, এটাকে আল্লাহর মাস বলা হয়, শাহরুল্লাহিল মুহাররম বলা হয়, এটি আমাদের কাছে সম্মানিত মর্যাদাবান। সুতরাং এই মাসে আমরা রোজা রাখব, এটি হচ্ছে আমাদের করণীয়। কারবালাকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান পালন করা ঠিক নয়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিহত হয়েছেন, তার আগে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে অনেক মর্যাদাবান সাহাবী নিহত হয়েছেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পিতা শাহাদত বরণ করেছেন, আমরা সেই দিনকেও পালন করি না। তার আগে উসমান রাদিয়াল্লাহু আনহু নিহত হয়েছেন, তারপরে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কুচক্রীদের হাতে নিহত হয়েছেন, সেই দিনকেও আমরা পালন করি না। সুতরাং কোনো দিবস পালন করা ইসলামের মধ্যে নয়। কারো মৃত্যু দিবস, কারো জন্ম দিবস পালন করা, কোনো যুদ্ধ দিবস পালন করা, কারো শাহাদাত দিবস পালন করা, এটা ইসলাম দিন ইসলামের অন্তর্ভুক্ত নয়। আমাদের দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে নবী করীম সাল্লামের মাধ্যমে, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে এটি পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আমাদেরকে আদেশ করা হয়েছে তোমরা সেই পরিপূর্ণ দিন অনুসরণ করো। আল্লাহ তাআলা বলেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে তোমার রাসূল যা প্রদান করেন তা মানো এবং যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সুতরাং ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর আগেই, রাসূল সাল্লামের মৃত্যুর আগেই ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আল্লাহ তাআলা এখানে বলেন যে আজ আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। সুতরাং আমাদের উচিত হবে পরিপূর্ণ দিনের অনুসরণ করা। সেই পরিপূর্ণ দিনের মধ্যে কারবালা দিবস পালন করা নেই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু দিবস পালন করা নেই। সুতরাং এই দিন তাজিয়া মিছিল করা বা অন্য কোনো অনুষ্ঠান করা সম্পূর্ণ বিদাত এবং হারাম এবং নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সকল ক্ষেত্রে ইসলামের নীতি অনুসরণ করার, কোরআন এবং হাদিসের নীতি অনুসরণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।